بسم الله الرحمن الرحيم دايماي بروم دالو الله رنامي يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم হে মুমিনগণ, আল্লাহ ও তাহার রাসূলের সমক্ষে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হইও না এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন্নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করিও না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তাহার সঙ্গে সেইরূপ উচ্চস্বরে কথা বলিও না, কারণ ইহাতে তোমাদের কর্ম নিষ্ফল হইয়া যাইবে তোমাদের অজ্ঞাত সারে। ইন্নাল লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যাহারা আল্লাহর রাসূলের সম্মুখে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাহাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করিয়া লইয়াছেন, তাহাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। ইন্নাল লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যারা ঘরের বাহির হইতে তোমাকে উচ্চস্বরে ডাকে তাহাদের অধিকাংশই নির্বোধ। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। তুমি বাহির হইয়া উহাদের নিকট আসা পর্যন্ত যদি উহারা ধৈর্য ধারণ করিত তাহাই উহাদের জন্য উত্তম হইত, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী তোমাদের নিকট কোনো বার্তা আনয়ন করে তোমরা তাহা পরীক্ষা করিয়া দেখিবে, পাছে অজ্ঞতা বশত তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করিয়া বসো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হইতে হয়। وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِّنَ الْأَمْرِ لَعَنِتُّمْ وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُولَئِكَ هُمُ الرَّاشِدُونَ। তোমরা জানিয়া রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রইয়াছেন, তিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনিলে তোমরাই কষ্ট পাইতে, কিন্তু আল্লাহ তোমাদের নিকট ইমানকে প্রিয় করিয়াছেন এবং উহাকে তোমাদের হৃদয় গ্রাহী করিয়াছেন, কুফরি পাপাচার ও অবাধ্যতাকে করিয়াছেন তোমাদের নিকট অপ্রিয়, উহারাই সৎপথ অবলম্বনকারী। ফাদলাম মিনাল্লাহি ওয়া নিআমাহ ওয়াল্লাহু আলীমুন হাকীম। আল্লাহর দান ও অনুগ্রহ স্বরূপ আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা কতাতালু ফা আসলিহু বাইনহুমা فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين. মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হইলে তোমরা তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দিবে, আর তাহাদের এক দল অপর দলের বিরুদ্ধে বাড়াবাড়ি করিলে যাহারা বাড়াবাড়ি করে তাহাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করিবে যতক্ষণ না তাহারা আল্লাহর নির্দেশের দিকে ফিরিয়া আসে। যদি তাহারা ফিরিয়া আসে তাহাদের মধ্যে ন্যায়ের সঙ্গে ফয়সালা করিবে এবং সুবিচার করিবে। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন। إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. মুমিনগণ পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা ভাতৃগণের মধ্যে শান্তি স্থাপন করো আর আল্লাহকে ভয় করো যাহাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. হে মুমিনগণ, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে, কেননা যাহাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হইতে পারে, এবং কোন নারী অপর কোন নারীকেও যেন উপহাস না করে, কেননা যাহাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হইতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করিও না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না। ইমানের পর মন্দ নাম অতি মন্দ, যাহারা তওবা না করে তাহারাই জালিম। ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. هي مؤمنون, তোমরা অধিকাংশ অনুমান হইতে দূরে থাকো, কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ, এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করিও না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করিও না। তোমাদের মধ্যে কি কেহ তাহার মৃত ভ্রাতার গোস্ত খাইতে চাইবে? বস্তুত তোমরা তো ইহাকে ঘৃণ্যই মনে করো। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়ালু। يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ. হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়েছি এক পুরুষ ও এক নারী হইতে, পরে তোমাদেরকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হইতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। নিশ্চয় আল্লাহ সকল কিছু জানেন, সমস্ত খবর রাখেন। قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم বেদুইনরা বলে আমরা ঈমান আনিলাম বলো তোমরা ঈমান আনো নাই বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করিয়াছি কারণ ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই যদি তোমরা আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করো তবে তোমাদের কর্মফল সামান্য পরিমাণও লাঘব করা হইবে না আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون তাহারাই মুমিন যাহারা আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনে পরে সন্দেহ পোষণ করে না এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে তাহারাই সত্যনিষ্ঠ قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم বলো তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে অবহিত করিতেছ অথচ আল্লাহ জানেন যাহা কিছু আকাশ মণ্ডলিতে এবং যাহা কিছু আছে পৃথিবীতে আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين وهر আত্মসমর্পণ করিয়া তোমাকে ধন্য করিয়াছে মনে করে বলো তোমাদের আত্মসমর্পণ আমাকে ধন্য করিয়াছে মনে করিও না বরং আল্লাহই ইমানের দিকে পরিচালিত করিয়া তোমাদেরকে ধন্য করিয়াছেন যদি তোমরা সত্যবাদী হও إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون الله আকাশ মণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন তোমরা যাহা করো আল্লাহ তাহা দেখেন